হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। ও আনবে কেহ আতর লোবন, করবে গরম জল, বলবে কেহ লাশটা কোথায় দাফন দিবি বল। ও আনবে কেহ আতর লোবন, করবে গরম জল, বলবে কেহ লাশটা কোথায় দাফন দিবি বল। দেহ আমার থাকবে পরে, দেহ আমার থাকবে পরে, থাকবে না তো শ্বাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। ও হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। ও হবে আমার দাফন কাফন, পর হবে যা ছিল আপন, মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। হবে আমার দাফন কাফন, পর হবে যা ছিল আপন, মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। এই দুনিয়ায় হবে নয়া, এই দুনিয়ায় হবে নয়া আমার বসবাস। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। ও হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস। হুম হুম হুম হুম।